প্রিয় কবিতা ছোট্ট উপমা তুমি ছন্দের অন্তমিল, তুমি বর্ষা প্রথম বৃষ্টি তুমি পদ্ম ফোটা ঝিল, তুমি প্রিয়তমা স্নিগ্ধ হাতে বন্ধনে রাখি, তুমি কষ্টে নিভৃত কান্নায় ভরা যন্ত্রণার সাবি, তুমি শীর্ষ অনুভূতির পরে শূন্যতার বোধ, তুমি আলতো স্পর্শে প্রিয়ার চাহনি দূরে থাকা ক্রোধ, তুমি ভোর রাত্রি প্রার্থনা তুমি চেনা নদীর ঢেউ, তুমি সুখের সেই দিনগুলো শেষে হারিয়ে যাওয়া কেউ, তুমি ভ্রান্তি নও বাস্তবতা শূন্য ভাতের থালা, তুমি লোক বিনার ব্যাকরণে বিবেকের বন্ধ তালা, তুমি সংঘাত আর প্রতিঘাতের অস্থির রাজপথ, তুমি আজও আগামীর মাঝে বেদনার নীল ক্ষত, তুমি চাওয়া না পাওয়ার পাখে অসমসমীকরণ, তুমি অবুঝ রাগী প্রজন্মের হৃদয়ের রক্তক্ষরণ, তুমি তারুণ্যের চোখের কোণে বিষণ্ণতার বাস, তুমি ভূপোকাদের ইচ্ছে মতো ফুলের ইতিহাস, তুমি উদ্যত মিছিলের স্রোতে গর্বিত মুখ, তুমি উন্নায়কে আচ্ছানিতে মায়ের শূন্য বুক, ভালো লাগা ভালোবাসা।